السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার নবী, শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী প্রেরিত হয়েছিলেন এই জগৎ থেকে শিরকের অন্ধকার দূর করার জন্য, তৌহিদ প্রতিষ্ঠার জন্য, যিনি তৌহিদ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছেন, তৌহিদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। আর সেই যুদ্ধ ও সংগ্রাম করতে করতেই তার তিরোধান হয়েছে, তার অন্তর্ধান হয়েছে। আজকে আপনাদের সামনে একটি সাধারণ বিষয় উপস্থাপন করব, যে বিষয়টি আমাদের সকলের জানা, কিন্তু কারো সঠিকভাবে জানা আছে, কারো ভুলভাবে জানা আছে। কিছু ভুল সংশোধন করে বিষয়টির উপরে আলোকপাত করব এই মনস্থির করেছি। সেটা হচ্ছে কবর জিয়ারত। আমাদের এমন কেউ নেই যার আত্মীয় স্বজন মারা যায়নি, এমন কেউ নেই যে জানাজা পড়েনি, এখনই জানাজা পড়লেন, আপনার সামনে, আপনাদের সামনে দেখলেন লাশ উঠে গেল, এমন কেউ নেই যে কবর দেওয়া দেখেনি, মাটি দেওয়া দাফন করা দেখেনি। আর আমার মনে হয় না এমন কেউ আছে যে এখনো পর্যন্ত কবর জিয়ারত করেনি। তবে বেশিরভাগ মানুষই পাকা কবর জিয়ারত করে, গম্বুজওয়ালা কবর, ফুলওয়ালা কবর, চাদরওয়ালা কবর জিয়ারত করে। এই কবর জিয়ারতের বিধান কি, শরীয়তে কিভাবে কবর জিয়ারত করতে হয়, কেন করতে হয়, কেন করতে হয় না, এই নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো। আশা করি আপনারা উপকৃত হবেন। মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কোনো আমল থাকে কবরে করার মতো? কিছু আমল আছে কবর থেকে করতে পারবে? কবর থেকে দান খয়রাত করা তো উপায় নেই, টাকা পয়সা সঙ্গে নিয়ে যায় না, কিন্তু দোয়া করতে পারবে? কবরে দোয়া আছে? নাই। অবশ্য ব্যতিক্রম নবীদের জন্য, নবীরা কবরে নামাজ পড়েন, সেটা আলাদা কথা। বাকি অনবীরা, যাদেরকে বলা হয় নাম কানাউমাতিল আরুস, যদি ভালো লোক হয়, কবরের যে প্রথম পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাশ করে যায়, পরীক্ষার প্রশ্ন আউট হয়ে আছে না কাজল? কি পরীক্ষার প্রশ্নটা কি? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, পাশ করে গেছে। আর পাশ যখন করে যায় তখন বলা হয় নাম কানাউমাতিল আরুস, প্রথম দিনের বরকনের মতো তুমি ঘুমিয়ে যাও, বরের মতো ঘুমিয়ে যাও। তোমার সকাল হবে কখন? কেয়ামতের দিনে। সে আর নামাজ পড়বে কি, আর দোয়া করবে কি? কবর যখন কবরে মানুষ থাকে তখন কি কিছু শুনতে পায়? রিপনের ছেলে যদি রিপনকে গিয়ে ডাকে, বাবা তুমি কেমন আছো, রিপন কি শুনতে পাবে? নাকি বলবে হাত বাড়িয়ে বলবে যে হ্যাঁ বাবা ভালো আছি টাটা? হ্যাঁ আছে নাকি এরকম ব্যাপার? কবরে কবর থেকে শুনতে পায় না, ব্যাস মানুষ শুনতে পায় না। এমনকি নবীরা, নবীরা কি শুনতে পান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবর থেকে শুনতে পান? না। কি শোনানো হয়? কেবল দরুদ সালাম, সাধারণ কথাবার্তা না, দরুদ ও সালাম পৌঁছানো হয়। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। নির্দিষ্ট ফেরেশতা আছেন, তাদের কাজই হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি বলবেন আর সঙ্গে সঙ্গে দরুদ ও সালাম পৌঁছে দেওয়া হয়। এই কথা আপনারা নিশ্চয়ই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে যদি আমরা বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শুনতে পান না, বরং পৌঁছানো হয়, শোনানো হয়, বাকি কোনো ফরিয়াদ না, কোনো অভিযোগ না। তিনি কবর থেকে এসব শুনতে পারেন না, জানতে পারেন না, না নবী আর না অনবী। বুঝতে পাচ্ছেন? এ কথা অবশ্য অনেকের পছন্দ হবে না, কিন্তু সঠিক আকিদা, সঠিক ধারণা, কোরআন ও হাদিসের সঠিক নির্দেশনা এটাই যে কবরের ভিতর থেকে কেউ শুনতে পায় না। বিশেষ কয়েকটা বিষয় আছে যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস ছিল, শোনানো হয়েছে। যেমন বদর যুদ্ধে কুয়োতে লাশ ফেরার পরে তিনি সম্বোধন করে বলেছিলেন, তোমরা কি পেয়েছ তোমাদের সাজা, তোমাদের ওয়াদা? তো হযরত উমার প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো গেছে, ওরা কি শুনবে? তো বলেছিলেন যে তোমার থেকে বেশি শুনতে পাচ্ছে, তাই না? এটা আলাদা ব্যাপার, পৃথক ব্যাপার। কবর থেকে জুতোর শব্দ, কবরের থেকে জুতোর শব্দ শুনতে পায় যখন মানুষ ফিরে আসে জানাজা দাফন করে, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমভাবে কোনো কথা শুনতে পায় না। আমরা যে সালাম বলি, সে সালাম আসছে আমরা পরে, সালাম বলি, সে সালামও তারা শুনতে পায় না। সালাম হচ্ছে শান্তির দোয়া, আমরা দিই কিন্তু সালামের জবাব তারা দেয় না, তাই না? বাস এটা হচ্ছে মোটামুটি ভূমিকা। কিন্তু আমল বন্ধ হয়ে যায়, আমলের সওয়াব বজায় থাকে, তাই না, জারি থাকে। কি কি? সাদাকায়ে জারিয়া যদি কেউ করে যায় কিংবা কেউ করে দেয় তাহলে তার সওয়াব সে পায়। নম্বর দুই, নেক্সট সন্তানের দোয়া, নেক্সট সন্তানের দোয়া। বদ সন্তান তো দোয়া করবে না, সে ওই যে তালব স দিয়ে কি বলে না, ও কিছুই করে যায়নি, তালব স না, তালব স আকার দিয়ে বলে, শেষে ল আছে, তো কিছুই করে যায়নি, আমাদেরকে কিছুই দিয়ে যায়নি, এইভাবে সে দোয়া করবে কোথায়? নেক সন্তান যে যে মা বাপের জন্য দোয়া করে সে হচ্ছে নেক সন্তান। আপনি যদি পরীক্ষা করতে চান যে আপনি নেক না বদ, তো আপনি নিজে বলুন যে আপনি মা বাপের জন্য দোয়া করেন কিনা। যদি দোয়া করেন তাহলে আপনি নেক সন্তান। এই নেক সন্তান যদি দোয়া করে রব্বের হামহমা কামা রব্বায়ানি সাগীরা, ফরজ ফজর প্রত্যেক ফরজ নামাজ পড়ছেন, নামাজের সালাম ফেরার আগে একটু সামান্য দোয়া, সামান্য কিছু, রব্বের হামহমা কামা রব্বায়ানি সাগীরা, রবের শিখানো ছোট্ট দোয়া, বিশাল মানে। যদি আপনি নেক সন্তান হন দোয়া করবেন। নম্বর তিন কি? যে এলেম, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, ভালো কাজ হয়ে গেল, যেটা কাজ করে গেছে হয়ে গেছে। কিন্তু বিশেষ করে এলেম, যে এলেম আপনি নিজের পরিবারে ছড়িয়ে যান, নিজের সমাজে ছড়িয়ে যান, নিজের দেশে ছড়িয়ে যান, পৃথিবীর বুকে ছড়িয়ে যান, যে এলেম পরম্পরাগত ভাবে পরের পর মানুষ উপকৃত হতে থাকে, তার স্বভাব আপনি মধ্য জগতে, কবর জগতে, বারজাখি জিন্দেগিতে পেতে থাকবেন। আল্লাহ আকবার। কিন্তু বহু হতভাগা মানুষ আছে যাদের এসব কিছুই নেই, আছে কিন্তু বেটারা মশগুল আছে দুনিয়াতে, ব্যবসা নিয়ে মশগুল আছে, স্ত্রী সন্তান নিয়ে মশগুল আছে, আপদ বিদায় হয়েছে, আর দেখার সুযোগ নেই, দেখা করবার সুযোগ নেই। তখন অনেক কবরবাসী আফসোস করে বলে, এটা কিন্তু হাদিস না, এটা মানুষের কল্পনা, আমার সমাধি দোয়ারে বারে দাঁড়াও পান্থবর, জগৎ ছাড়িয়া আসিয়া আমি কি হয়েছি এমন পর, কালকে তোর বাপ ছিলাম রে, কালকে তোর মা ছিলাম, কালকে তোমার স্ত্রী ছিলাম, কালকে তোমার স্বামী ছিলাম, কিন্তু জগৎ ছেড়ে চলে এসেছি বলে কি আমি পর হয়ে গেছি? আমি পর হইনি। তো কমসে কম এই আত্মীয়তার বন্ধন, বন্ধনের জন্য স্মরণ করো, আমাকে স্মরণ করে দোয়া করো আমার জন্য, আমি পর হইনি, আমার জন্য দোয়া করো। আর যাদের জন্য জিয়ারত করা যায় তারা আমার জিয়ারত মানে কি? জিয়ারত মানে সাক্ষাৎ করা। তো কবরে গিয়ে তো সাক্ষাৎ হয় না, ও তো আপনার বাড়ি থেকেও দোয়া করা হয়, মসজিদ থেকেও দোয়া করা হয়, কিন্তু কবরের সামনে যখন যাবেন তখন আবেগটা বেশি হবে না হবে না? নিশ্চয়ই হবে। এমনি দোয়া আর জানাজার সামনে দোয়া, যখন আপনার চোখে পানি আসবে, মনটা নরম হবে, আবেগ বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে ইখলাস বৃদ্ধি পাবে, আপনি আল্লাহকে জান ভরে প্রাণ ভরে ডাকবেন আর আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবেন, তাই না? অতএব জগৎ ছাড়িয়া আসিয়া আমি কি হয়েছি এমন পর, আমি পর হয়ে যাইনি। সুতরাং আমাদের কি করা উচিত? আত্মীয়ের জন্য কবর জিয়ারত করা, সাক্ষাৎ করা, এই হচ্ছে আমাদের কর্তব্য। জাগতিক জীবনের মূল্যহীনতা প্রসঙ্গে ধারণা, উপদেশ গ্রহণ, মৃত্যুকে স্মরণ, আখেরাতকে স্মরণ, পরকালকে স্মরণ, জান্নাত জাহান্নামকে স্মরণ করার জন্য নম্বর এক। নম্বর দুই, মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে কবর জিয়ারত বিধেয়। মোটামুটি দুই কারণে কবর জিয়ারত বিধেয়। আপনি কবর জিয়ারত করতে যাবেন কেন? এক, আপনার নিজের উপকারের জন্য, আর নম্বর দুই, কবরবাসীর উপকারের জন্য। নিজের উপকারটা কি? যে আমার, আমি উপদেশ পাব, আখেরাত স্মরণ হবে ইত্যাদি, মনটা নরম হবে। আর নম্বর দুই, কবরবাসীর জন্য, যে কবরে শুয়ে আছে তার জন্য দোয়া করবেন, তার মাগফিরাতের জন্য দোয়া করবেন, তার কবরের মাপ আজাব মাফ হওয়ার জন্য দোয়া করবেন। তবে এর জন্য শর্ত হচ্ছে সেখানে গিয়ে এমন কথা বলা যাবে না যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। হয় শিরকি কথা, না হয় বিদাতি কথা, না হয় অশ্লীল কথা। কবরস্থানে গিয়ে না শিরকি কথা, না বিদাতি কথা, আর না অশ্লীল কথা বলা যাবে। দেখবেন অনেক কবিতা, অনেক গজল আছে যেগুলো শিরকে ভর্তি, এমন বাড়াবাড়ি করে বলা হয়, লেখা হয়, গাওয়া হয়, পড়া হয়, যেগুলো শিরকে ভর্তি আছে এবং যেগুলোতে আল্লাহ অসন্তুষ্ট হন। যেমন মৃত ব্যক্তির নিকট ফরিয়াদ করা, এতে আল্লাহ সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? আপনি মৃত ব্যক্তির কাছে গিয়ে বলবেন, বাবা অমক, আমার এই হয়েছে গো, তুমি আমাকে উদ্ধার করো বাবা। ইয়ে বাবার নামে সিন্নি চড়ালেন, চাদর চড়ালেন, সিজদা করলেন, সেখানে গিয়ে কিয়াম করলেন, সেখানে গিয়ে যদি আপনি অনেক কিছু করেন। সুতরাং মৃত ব্যক্তির নিকট ফরিয়াদ করা, মৃত ব্যক্তির নিকট ফরিয়াদ করা, তার কাছে কিছু চাওয়া, তার মিথ্যা প্রশংসা করা, ও বাবা জান্নাতি, আরে তুমি জানলে কি ও জান্নাতি না জান্নাতি না, মরহুম বলে আমাদের, মরহুম। কবরে দেখবেন, কোন কোন কবরে আমি দেখেছি নিজের চোখে, কোন কোন কবরের উপরে সে পাথর বাঁধানো কবর, তার পাশে তার এতেই লেখা আছে কবরের নাম, জান্নাতি জান্নাতবাসী অমক, জান্নাতবাসী হাজি অমক, জান্নাতবাসী বাবা অমক, জান্নাতবাসী সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আমি। এই মিথ্যা প্রশংসা করা আল্লাহর কাছে অসন্তোষজনক, এই পাকা ধারণা করা, মোট কথা এইসব কবর কবর জিয়ারতে গেলে পরে এইসব বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। নিষেধ কেন করেছিলেন? আমরা এর আগে একটা বক্তব্য রেখেছিলাম যে কবর থেকে শিরকের আড্ডা শুরু হয়, কবর থেকেই শুরু হয়, এই জন্য কবর জিয়ারত নিষেধ, কবরে জিয়ারত করতে যেও না। যখন দেখলেন যে হ্যাঁ এবারে ইমানি পরিপূর্ণতা এসে গেছে, ইমানি পরিবেশ তৈরি হয়ে গেছে, এখন অন্য একটা ভালো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে তোমরা এখন কবর জিয়ারত করো। ফামান আরাদা আন ইয়াজুর আল কুবুরা ফালিয়াজুর, সুতরাং যে কবর জিয়ারত করতে চায় সে কবর জিয়ারত করুক, ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করায়। অন্য এক হাদিসে আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহু ইরিক্কুল কলব, তোমরা কবর জিয়ারত করো নিষেধ করেছিলাম, এখন তোমরা করো, কেননা কবর জিয়ারত হৃদয়কে নরম করে। অনেকের কঠিন হৃদয় দেখবেন, যতই দুঃখের কথা শুনুক চোখে পানি আসবে না, চোখে পানি আসবে না, পিয়াজ কাটবে চোখে পানি আসবে, কিন্তু কোনো কারো দুঃখের কথা শুনে চোখে পানি আসে না। কবরস্থানে যাও, কবরে গিয়ে দেখো তোমার বাপের অবস্থা কি, তোমার মায়ের অবস্থা কি, তোমার ভাইয়ের অবস্থা কি, তোমার গ্রামের অন্যান্য লোকের অবস্থা কি, এই চিন্তা করো, হৃদয় নরম হবে। ওয়া তুদমিউল আইন, আর চক্ষুকে অশ্রু বিগলিত করে, চোখে পানি আনে। ওয়া তুযাক্কিরুল আখিরাহ, আখিরাতকে স্মরণ করায়। ওয়ালা তাকুলু হুজরা, আর কোনো ফালতু কথা বাজে কথা বলো না, কোনো মন্দ কথা বলো না। আর দেখবেন কবর, অনেক কবরের আশেপাশে কবর পার্ক হয়ে উঠেছে, আর সে পার্কে গিয়ে ছেলে মেয়ে নিয়ে গিয়ে সেখানে কত রকম কথা বলে, আর বেশি ফালতু কথা বলে কারা, ছেলে না মেয়েরা? মেয়েরা বেশি ফালতু কথা বলে, যদিও মেয়েরা রাগ করে, তো সব মেয়ে তো আর সমান না, মেয়েদের মধ্যে তো ফাতেমা আসিয়া আছেন, বেশিরভাগ মেয়েরা ফালতু কথা বলে। এই জন্য মেয়েদের জন্য কবর জিয়ারত নিষেধ, না নিষেধ না বলছি পরে, তবে মোটামুটি মেয়েদের জন্য কবর জিয়ারত ঠিক না, কারণ এরা ফালতু কথা বেশি বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছেন, ইস্তাজানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, মায়ের কবর জিয়ারতের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতে গিয়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তো বললেন যে আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম, অনুমতি দেওয়া হলো, কিন্তু ইস্তাজানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউজাল্লি, আমাকে অনুমতি, আমাকে বলা হলো, আমি অনুমতি চাইলাম যে আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব। দেখছেন, অনুমতি চাই। অতএব কার জন্য দোয়া করা, আপনারা তো অনেক অনেকে মিলাদে যান, মিলাদে যাওয়া বিদাত, মিলাদ বিদাত, মিলাদে যাওয়া বিদাত, কিন্তু যারা যান তারা খেয়াল করে দেখেছেন আল্লাহুম্মা আমিন বলছেন হুজুরের কথায়, কিংবা কবর জিয়ারতে যান জামাতি কবর জিয়ারতে, সেখানেও আল্লাহুম্মা আমিন বলছেন হুজুরের কথায়। দোয়া হচ্ছে কার জন্য? অমক নেতার জন্য। সেই নেতা কি? মুশরিক, নাস্তিক, আস্তিক, তৌহিদবাদী, এসব খেয়াল নেই। আল্লাহুম্মা আমিন, আপনার রব আপনাকে অনুমতি দিয়েছে দোয়া করার, আপনার শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে দোয়া করার, আপনি অনুমতি চাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি চাচ্ছেন, ইয়া আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, অনুমতি আছে, ইয়া আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই, ইস্তিগফার করতে চাই, অনুমতি নেই। কেন অনুমতি নেই আপনারা জানেন, তাই না? যেহেতু মা মুসলিম অবস্থায় মারা যাননি। ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমরা কাজ করো, তোমরা কবর জিয়ারত করো, আখিরাত স্মরণ দেয়। মোট কথা, মহিলাদের জন্য কবর জিয়ারত বিধেয় নয়, কারণ তাদের এমনিতেই ধৈর্য সহ্য কম, সেখানে গিয়ে ও আমার শুরু করে দেবে, তাই না? কাঁদতে শুরু করে দেবে, কবর দেখেই শুরু করে দেবে, সহ্য শক্তি কম আছে। তাছাড়া তারা শরীয়ত বিরোধী কাজ অধিক করতে পারে, কথা বেশি বলতে পারে, যেমন চেঁচামেচি, উচ্চস্বরে কান্না করতে পারে, পর্দাহীনতার সাথে জিয়ারত করতে পারে, অভ্যাসগতভাবে কবরস্থান বেড়াতে যেতে পারে, পার্ক মনে করে নিতে পারে, সেখানে বসে ফালতু আড্ডা দিয়ে বাজে কথাবার্তা বলতে পারে। কিছু মুসলিম দেশের বাস্তব উদাহরণ বর্তমান আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক কবর জিয়ারতকারিনী মহিলাদেরকে অভিসম্পাত করেছেন। এখানে অধিক মানে তার মাঝে কম যদি কেউ করে তাহলে করা যাবে, এরকমই অনেক ওলামা মনে করেছেন যে অধিক অধিক বারবার জিয়ারতকারিনী মহিলা অভিশপ্তা, অভিশাপ করা হয়েছে। অবশ্য সকল প্রকার আদবের সাথে মহিলারা কখনো কখনো কবর জিয়ারত করতে পারে, এ ব্যাপারে বহু ওলামা অনুমতি দিয়েছেন, তাহলে তার সে অভিসম্পাতে সামিল হবে না। কেন, দলিল কি? তারা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন, কাইফা আকুলু লাহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি যদি কবর জিয়ারত করি তাহলে আমি কি বলবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আয়েশা তুমি কবর জিয়ারত করতে পারো না, বরং কি বললেন, কুলি, বলো, তুমি বলবে আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইরহামুল্লাহুল মুস্তাখদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। কি বলবে তা শিখিয়ে দেওয়া হলো, তার মানে কি, মেয়েরা বা আয়েশা কবর জিয়ারত করতে তুমি যেতে পারো, তবে আয়েশা, সেই আয়েশা আর আপনার মেয়ে আয়েশা এক নয়। এখানে ওলামারা বলছেন পার্থক্য আছে, অতএব মেয়েরা কবর জিয়ারত না করতে যাক, এটাই হচ্ছে উত্তম। কেবল উপদেশ গ্রহণের উদ্দেশ্যে অমুসলিমদের কবরও জিয়ারত করা যায়, কেবল উপদেশ গ্রহণের উদ্দেশ্যে। তার মানে কি, দ্বিতীয় যে উপকারটা সেটা কি, দোয়া করা, দোয়া করার উদ্দেশ্যে যেতে পারেন না, কারণ তার জন্য দোয়া করাই হচ্ছে নিষেধ। বলছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মার কবর জিয়ারত করতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। তাহলে বোঝা গেল অমুসলিমের কবর জিয়ারত করা যায়, যেটা আগেই বলা হলো যে তিনি অনুমতি চাইলেন জিয়ারত করা, জিয়ারত করলেন কিন্তু দোয়া করতে তাকে দেওয়া হলো না, বলা বাহুল্য তার জন্য দোয়া করা বা তাকে সালাম দেওয়া যায় না। অমুসলিমের কবর যদি যান জিয়ারত করতে তাকে সালাম দেওয়া যাবে না, বরং কাফেরদের কবরের পাশ দিয়ে গেলেই তাদেরকে নরকের সুসংবাদ দেওয়া এবং তারা নরকবাসী হয়েছে এ ধারণা করাই উচিত। আপনারা একটা কথা মনে রাখেন, একজন অমুসলিম বা একজন কাফের বর্তমানে বেঁচে আছে, যদি জিজ্ঞেস করা হয় বাদশা সে জান্নাতি না জাহান্নামী, একজন কাফের জাহান্নামী, কিন্তু অমক নাম ওই অমুসলিমটা, অমক নাম তার, অমক দেশের নেতা, এ জান্নাতি না জাহান্নামি? কেন, কাফের তো জাহান্নামি, কিন্তু ওই লোকটা জান্নাতি না জাহান্নামি? ওই কাফেরটা জান্নাতি না জাহান্নামি আপনি বলতে পারবেন? এই পয়েন্টটা মনে রাখেন, খুবই জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। কাফের জাহান্নামি, কিন্তু অমক দেশের নেতা কাফের, ও জাহান্নামী, বলা যাবে? বলা যাবে না, ধারণা করা যাবে না। সেই কাফের কুফরি অবস্থায় মারা গেছে, আমি জানি শিওর, সে তার মানে কেন বলা যাবে না, যেহেতু সে মুসলমান হতেও পারে, মরার আগে কালমা পড়েই নামাজ রোজা না করো মুসলমান হতে পারে না? পারে না। কোন এক সাহাবী না এক ওয়াক্তে নামাজ পড়েছেন, না একটা রোজা রেখেছেন, না দু পয়সা সাদকা করেছেন, জান্নাতি হয়েছেন না হননি? আল্লাহ আকবার, শহীদ হয়ে গেছেন। যখন আমি শিওর হব যে অমক ব্যক্তি কাফের এবং কুফরি অবস্থায় মারা গেছে, তখন তাকে আমি কি ধারণা করব, নাকি না বলা যাবে না, কাফেরাও জান্নাতে যেতে পারে, এরকম আছে নাকি? সব ধর্ম সমান, সবাই নিজে নিজে ধর্ম পালন করে জান্নাতে যেতে পারে। যদি আপনি কাফেরকে কাফের মনে না করেন তাহলে আপনি নিজে কাফের হতে পারেন, তেমনি যদি কোনো মুসলিমকে অকারণে কাফের ধারণা করেন তাতেও আপনি নিজে কাফের হয়ে যেতে পারেন। খুব কঠিন অবস্থা, এই জীবটাকে সামালতে হবে এইসব বলার ক্ষেত্রে, কে কাফের কে কাফের না, কার পেছনে নামাজ, ওর পেছনে নামাজ হবে না, বলে দেয়। দেখবেন গ্রামে কিছু হলো, একটা সামান্য কিছু হলো, জামাতের পেছনে নামাজ হবে না, ওর পেছনে নামাজ পড়বে না, বাড়িতে নামাজ পড়তে শুরু করে দিল। আরে ওর পিছনে নামাজ হবে না মানে কি জানো, কার পিছনে নামাজ হয় না, কাফের বা মুশরিকের পিছনে নামাজ হয় না, তুমি প্রমাণ করতে পারবে? কিন্তু বহু মানুষ আছে মানে নাট বল্টু নেই জিভে, বাস দিলাম ছেড়ে, চামড়ার গুলি, কি বলে, চামড়ার বন্দুক, হাওয়ার গুলি, ছেড়ে দিল, বাস চলে গেল, কোথায় লাগলো তার হুঁশ নেই। মোট কথা এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে যে তারা কাফের অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। কেন, মা কানা লিন্নাবিয়ি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, এ হলো মায়ের জন্য আমি ইস্তেগফার করব, আল্লাহ তাআলা বললেন চলবে না, আয়াত অবতীর্ণ করলেন। আরেক বর্ণনা মতে আবু তালেব চাচা শুধু কালমা পড়ে নেন, আমি এই কালমার সাহায্যে আল্লাহর কাছে হুজ্জত করব, আমার চাচা মুসলমান হয়ে মারা গেছে না, তাকে জাহান্নামে যাওয়া যাবে না। চাচা কালমা পড়েছিলেন, বল চাচা ভাতিজা আমাকে আমার বাপদাদার ধর্মে থাকতে দাও, মরতে দাও। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমার জন্য ইস্তেগফার করতে থাকবো, আস্তাগফিরুন আল্লাহ হাত্তা উনহা, যতক্ষণ পর্যন্ত না আমাকে নিষেধ করা হয়েছে আমি তোমার জন্য চাচা ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ বললেন মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, সূরা তাওবা 113 নম্বর আয়াত। কোন নবীর জন্য বা নবীর জন্য সঙ্গত নয়, মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, যখন তারা জানছে যদিও নিকট আত্মীয় হয়, যদিও মা হয়, চাচা হয়, বাপ হয়, যে হয় হয়, কিন্তু যে আল্লাহর দুশমন, যে আল্লাহর প্রতি ইমান রাখেনি, যে আল্লাহর প্রতি ইমান আনেনি, সঠিক ইমান আনেনি, সঠিক বিশ্বাস রাখেনি, আল্লাহর সঙ্গে শরীক করে মারা গেছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করা কোন মুমিনের জন্য সঙ্গত নয়। সে আমার কেউ না, যে আল্লাহর দুশমন সে আমার কেউ না, যে আল্লাহকে মানে না আমি তাকে মানি না, যতই রক্তের সম্পর্ক থাক। তবে হ্যাঁ, মা বাপের সাথে দুনিয়াতে ওয়া সাহেব হুমা ফি দুনিয়া মারুফা, সঙ্গত ন্যায় সঙ্গত ভাবে সেবা যত্ন করতে হবে, ভরণ পোষণ করতে হবে, কিন্তু ওই আকিদার ব্যাপারে না, দিনের ব্যাপারে আমার কেউ না। অনুরূপ রহমত ও ক্ষমার দোয়া করে মাইয়েতকে উপকৃত করা কবর জিয়ারতের এক মহান উদ্দেশ্য। তবে দোয়া হবে কেবল মুসলিমদের জন্য, কোন মুশরিকের জন্য, কোন কাফেরের জন্য, কোন নাস্তিকের জন্য দোয়া হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকির দিকে বের হতেন এবং সেখানকার কবরবাসীর জন্য দোয়া করতেন। যখনই, মা আয়েশা বলছেন, যখনই আমার পালি পড়তো, পালি পড়তো মানে বিভিন্ন স্ত্রী ছিল, আমার বাড়িতে পালি পড়লেই আমি দেখতাম বিছানা ছেড়ে চলে গেছেন। মা আয়েশার সন্দেহ হতো, কিসে সন্দেহ হতো? অন্য স্ত্রীর কাছে চলে গেছেন। কখনো কখনো বিছানা হাত রাখতেন, কখনো কখনো পেছনে পেছনে চলে যেতেন, কখনো কখনো দাসীকে পাঠাতেন, কখনো কখনো দাসীকে পাঠাতেন, দেখো কোথায় গেলেন, দেখছেন, নিজেও দেখছেন, কখনো দাসীও দেখছেন, সব কি ব্যাপার রাত্রে। আমি বাকিউল গারকাত গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যেন আমি বাকিউল গারকাত, জান্নাতুল বাকি না, যারা জান্নাতুল বাকি মানে জান্নাত বানিয়ে দিয়েছেন আর কি, বাকিউল গারকাদের যে কবরবাসী আছে তাদের জন্য কি করি, ক্ষমা প্রার্থনা করি। এ ব্যাপারে মা আয়েশা তাকে প্রশ্ন করলে তিনি উত্তরে বললেন তাদের জন্য দোয়া করতে আমি আদিষ্ট হয়েছি, মুসনাদ আহমদের হাদিস। তাহলে এ কবরবাসীর জন্য দোয়া করতে হবে, এ কথা ফিক্সড। চলুন কি দোয়া পড়বেন আমরা সংক্ষেপে জেনে নি, বিভিন্ন দোয়া আছে, তার মধ্যে আসসালামু আলাইকুম আহলা দারে কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, মানে বলতে গেলে দেরি হবে, আমি খালি দোয়াগুলো বলে যাচ্ছি, আপনারা মানে জেনে নেবেন, মানে জেনে যে কোনো দোয়া করবেন পড়বেন, মানে জেনে তোতা পাখির মতো পড়বেন না, কারণ তা সে দোয়া বুঝতেই পারছেন যাতে আন্তরিকতা নেই, আল্লাহর দরবারে কবুল হয় না। নম্বর দুই, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। নম্বর তিন, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আর ছোট্ট একটা দোয়া আছে, চার নম্বর, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, যার মানে হচ্ছে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে মোমেন কবরবাসীর দল, হে মোমেন কবরবাসীর দল। দোয়াতেও খেয়াল করুন মোমিনিন, মোমেন মানে কি, নামকে আসতে মোমেন না, মোমেন ঘরে জন্ম হয়েছে মোমেন না, গরুর গোস্ত খোকো মোমেন না, মোমেন মানে যাকে মোমেন বলে, প্রকৃত তৌহিদবাদী মোমেন। আল্লাহ চাইলে তোমরা আমরা তোমাদের সাথে মিলিত হব, আল্লাহ চাইলে তোমরাও গেছো আমরাও যাব, সবাই এক পথের পথিক না, গ্যারান্টি আছে কারো কেউ যাবে না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তিনিও চলে গেছেন, সুতরাং আমরাও যাব। তাদেরকে এক প্রকার সান্ত্বনা এবং সালামের শান্তির দোয়া দেওয়া হচ্ছে। ব্যাস, কবর জিয়ারতে গিয়ে কোরআন তেলাওয়াত করার কোনো বিধান আছে নাকি? কোনো অংশ কোরআনের কোনো অংশ পাঠ করার বিধান ওই মরণ মুহূর্ত থেকে নিয়ে কবর পর্যন্ত নেই। যদি কোনো হাদিস থাকে সে হাদিস সহি না, আছে কিন্তু সহি না। বিধেয় হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি করে যেতেন। পক্ষান্তরে মা আয়েশা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর জিয়ারতে গেলে আমি কি বলবো? কি বলেছিলাম, কি বলবে? দোয়া শিখিয়েছিলেন তাই না? বলেননি যে অমুক সুরা পড়ো, তমুক সুরা পড়ো, বলেছেন নাকি? তাহলে বোঝা গেল কোরআন যদি পড়া বিধেয় হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন। কবরস্থানে কোরআন পড়া যে বৈধ নয় সে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি নিম্নের বাণী নির্দেশ করে, তিনি বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না। কেন? ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, সেই ঘরে শয়তান আসে না যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। অন্য বর্ণনায় আছে যেখানে কোরআন পড়া হয়, তার মানে ঘরে কোরআন পড়া হয়, কবরস্থানে কোরআন পড়া হয় না। এই জন্য তোমাদের ঘরকে কবর বানাতে, কোনো কোনো ঘরে নামাজই পড়া হয় না, কোরআনই পড়া হয় না, কে পড়তেই জানে না, না তোমাদের ঘরকে কবর বানিয়ে নিও না। কবর বানিয়ে নিয়ে শেষকালে আবার ঘর বন্ধ করে, ঘর বন্ধ করে, ওই দরজায় একটা একটা চিরকুট লেখা আছে, জানলাগুলোতে চিরকুট লেখা আছে, লম্বা বাঁশের ডগাতে একটা আয়না দেওয়া আছে, ওখানে একটা চিরকুট লেখা আছে, নি বলে ঘর বন্ধ, এ শয়তানরা শোন, এ ঘরে আসা হবে না। হবে নাকি কিছু? এ ঘরে বেশি শয়তান আসবে, এ ঘরে শয়তান বেশি আসবে, এটা ঘর বন্ধ করে না। ঘর বন্ধ করার নিয়ম হলো কোরআন পড়ো, সূরা বাকারা তেলাওয়াত করো। মোট কথা, কবর জিয়ারত করতে গিয়ে মমতাদের জন্য খবরদার, কোরআন পড়বেন না। দোয়া করা যাবে কি যাবে না? হুজুর দোয়া তো করতেই হবে, দোয়া করার জন্যই যাচ্ছি। একাকী হাত তুলে দোয়া করা বিধেয়। দেখেন এখানে কিন্তু হাত তুলে দোয়া, কিন্তু একাকী, জামাতি না, একাকী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হতে বের হয়ে গেলেন, তিনি কোথায় গেলেন তা দেখার জন্য আমি দাসী বাড়িরাকে তার পশ্চাতে লাগালাম। দেখছেন, ওই যে বলছিলাম, বাড়িরা দেখল তিনি বাকিতে গিয়ে নিচের দিকে দাঁড়িয়ে হাত তুললেন। কোন দিকে? কেবলা মুখে, কবরের দিকে না, কেবলা মুখে দাঁড়াতে হবে। অতঃপর ফিরে এলেন বাড়িরা, আমাকে সে খবর দিল। তখন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, রাত্রে আপনি কোথায় গিয়েছিলেন? বললেন, বাকিতে গিয়ে সেখানকার কবরবাসীর জন্য দোয়া করতে যেতে আমি আদিষ্ট হয়েছিলাম, তাই আমি দোয়া করতে গেছিলাম। তাহলে হাত তুলে দোয়া করা এখানে বিধেয়, তবে একাকী, জামাতি না। মুসলিম শরীফ প্রভৃতির এক বর্ণনায় আছে যে তিনি নিজে তার পশ্চাতে গিয়ে দেখলেন বাকিতে তিনি দীর্ঘ সময় ধরে দণ্ডায়মান থাকলেন, অতঃপর তিনবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহু আকবার। মওতার জন্য দোয়া করার সময় কবর সমূহকে সম্মুখ করা বৈধ নয়, বরং কেবলার মুখে দোয়া করতে হবে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে মুখ করে নামাজ পড়তে নিষেধ করেছেন, এটা আপনারা জানেন। আর দোয়া হলো নামাজের মগজ ও মূল বস্তু, অতএব দোয়ারও নির্দেশ নামাজেরই মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আর দোয়া ও হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত, সেটাও কেবলা মুখে করতে হবে। কবর জিয়ারত করার জন্য কোনো নির্ধারিত দিন কাল নেই, নির্দিষ্ট করে ঈদের দিনে আপনি জিয়ারত করবেন, জুমার দিনে জিয়ারত করবেন, এরকম ফিক্সড করে নেওয়া ঠিক না। অনেক ছেলের সময় হয় না, তাই ঈদের দিনে, যেহেতু ঈদগাহ আর কবরস্থান প্রায় গ্রামে কি বা প্রায় কাছাকাছি, তো ঈদের নামাজ পড়তে গেলাম তখন বাপের কবরটা একবার জিয়ারত করে যায় না। এরকম ঈদের দিন জুমার দিন ফিক্সড করা যাবে না, অনেকে আবার শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে যায়। শবে বরাতের রাতে কবর জিয়ারত করা বিধেয় না বলে আল্লাহর নবী গিয়েছেন, আল্লাহর নবী একটু আগেই শুনলেন, প্রত্যেক রাতে গিয়েছিলেন। মা আয়েশা বলছেন, প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে না, হয়তো বা শবে বরাতের রাতেও গিয়েছিলেন, তাই না? শবে বরাতের রাতে আমরা একবার মক্কা গিয়েছিলাম, আনিস ভাই হয়তো মনে আছে, তো হঠাৎ করে দেখছি কাবা শরীফে নামাজ হচ্ছে। হ্যাঁ, কার মনে আছে? হাত তোলেন, কার কার মনে আছে শবে বরাতের রাতে নামাজ হচ্ছিল? রাত 12টার পরে বা 1টার দিকে নামাজ হচ্ছিল, সবাই আমরা অবাক, সবাই বলছে, হুজুর এখানে শবে বরাত পালন নামাজ হচ্ছে? ওই যে করাখান নামাজ পড়ে না, তাই না? আর সেই বছরে সম্ভবত জিরায়েল এরশাদ এসেছিলেন অনেক আগে। তো সেখানে গিয়ে প্রচার হলো যে ওখানে শবে বরাতের নামাজ হচ্ছে। হ্যাঁ, শবে বরাতের নামাজ ছিল না কিসের নামাজ ছিল ওটা? হ্যাঁ, শবে কদরের নামাজ। শবে বরাত, শবে কদর কেন আসবে? তখন তো শাবান মাস, শবে বরাতেরই মাস, 15 তারিখের মাস, দিন রাত। কিসের নামাজ হচ্ছিল? হ্যাঁ, পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ হয় জনাব। চন্দ্রগ্রহণ লেগেছিল আকাশে, ওদিকে তাকাইনি, নামাজের দিকে তাকিয়েছি, চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছিল। তো এরকম হতে পারে? মানে একটা জিনিস দেখলাম আর ধারণা করে নিলাম, বাস চলো। তো শবে বরাতের রাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তো সমস্যা কি? তখন শবে বরাতের জন্য ফিক্সড হলো না, যে কোনো রাতেই বা যে কোনো দিনে কবর জিয়ারত করা যায়, সমস্যা নেই। আর শবে বরাতের যে বিদাত, কবরকে আলোকিত করা ইত্যাদি, এসব বিদাত এসবগুলো আপনারা অন্য প্রসঙ্গে জানেন। তেমনি দাফনের পর দিন হতে শুরু করে কয়েক সকাল নতুন নতুন কবর জিয়ারত করে। যেমন মানুষ নতুন নতুন বউ হলে, বুঝতে তো পারছেন, ঘরে বেশি থাকে মানুষ, তাই না? পুরনো হয়ে গেলে বাস চিংড়ি মাছের খোসা। তো নতুন নতুন বাপ মরেছে, নতুন নতুন মা মরেছে, নতুন নতুন বউ মরেছে, খুব দুদিন সকালে খুব জিয়ারত করবে, তারপরে বাস খালাস। তখন ওই যে দুনিয়া ছাড়িয়া আসি কি আমি হইয়াছি এমন পর হয়ে যায়। বেশ, তো এরকম ঠিক না, যেমন নতুন নতুন করেন, পুরাতন পুরাতনও করেন, ভাবেন না যে নতুন নতুন করতে হয় ডেলি, বা এক সপ্তাহ করতে হয়, বা তিন দিন করতে হয়, এমন কিছু না। বেশ, কেবল কয়েক সকাল নতুন করে কবর জিয়ারত করা আছে বিদাত। মুসলিমদের কবর সমূহের মধ্যবর্তী স্থানে কবরের ফাঁকে ফাঁকে জুতা পরে চলা বৈধ নয়। কবরস্থানের উপর দিয়ে জুতো পরে চলা বৈধ নয়, কারণ জুতো একটা একটা অসম্মান দেখায়, আর দ্বিতীয় কথা, জুতোতে নোংরা লেগে থাকতে পারে। বাশির বিন হানজালা বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথ চলছিলাম, চলতে চলতে কবরস্থান এলে তিনি দেখলেন এক ব্যক্তির পায়ে জুতো পরেই, এক ব্যক্তি পায়ে জুতো পরেই কবরের ফাঁকে ফাঁকে চলছে। তা দেখে তিনি বললেন, ইয়া সাহেবা সিবতিয়াতাইনি ওয়াইহাকা আলকি সিবতিয়াতাইক, হে লোমহীন জুতাওয়ালা। মানে সে যুগে, এখনো এই যুগেও পাওয়া যায় লোমওয়ালা জুতো আছে, মানে পুরো চামড়াটাই লোম ছাড়ানো হয় না, এরকম জুতো আছে, সে জুতোটা ছিল লোমহীন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোমহীন জুতাওয়ালা, তোমার জুতা খুলে ফেলো। লোকটি তাকিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারল এবং সঙ্গে সঙ্গে জুতা খুলে দূরে ছুঁড়ে দিল। আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজার হাদিস। অবশ্য কোনো কার্যক্ষেত্রে কবরের মাঝে মাঝে যেতেই যদি হয়, আর মাটি যদি পাথুরে হয়, খালি পায়ে চলা মুশকিল হয়, যেমন আমাদের মতো নরম পা যদি হয়, আর যারা কাজের মানুষ তার আলাদা কথা, কিন্তু যাদের একদম জুতো ছাড়া অভ্যেসই নেই, জুতো খুলে ঢুকলো কার্পেটে চললো, তাদের পায়ের অবস্থা কি হবে? তারা, আর মাটি যদি গরম হয়, চলুন তো একবার দেখি খালি পায়ে, এখন দেখেন অবস্থা, অবশ্য বালা দিয়ার লোকরা পারবে নাকি? তাও পারবে না, কঠিন অবস্থা। হুজুর, তাওয়াফ যে করা হয় এত রুদি তাওয়াফ, পাথর কিন্তু গরম হয় না, যেমনি হারাম থেকে বেরিয়ে যাবেন দেখবেন খালি পায়ে কেমন মজা লাগে, কিন্তু কাবা শরীফের আশেপাশে এটা কি আল্লাহর রহমত যে পাথরগুলো গরম হয় না? অনেকে মনে করে কি আল্লাহর রহমত, তো আল্লাহর রহমত অবশ্যই বটে, কারণ ওই পাথরও সৃষ্টি আল্লাহর রহমত, কিন্তু ওটা কাবা শরীফের কেরামতি নয়, ওটা হচ্ছে ওই পাথরের কেরামতি যেটা আল্লাহ সৃষ্টি করেছেন। এক প্রকার পাথর আছে যে পাথর রোদে গরম হয় না, যেমন ছাতা, আমরা ছাতা ব্যবহার করি, তো কালো ছাতা ব্যবহার করা ভালো না সাদা ছাতা ব্যবহার করা ভালো? রোদের জন্য, বৃষ্টির জন্য আলাদা কথা, রোদের জন্য কালা ছাতা, কালা কালো ছাতা ভালো না সাদা ছাতা ভালো? কেন? কালো কাপড়ের প্রত্যেক রঙিন কাপড়, এই জন্য আপনি যারা রঙিন কাপড় পরেন তাদেরকে গরম বেশি লাগে, দেখবেন পরীক্ষা করে, রঙিন কাপড় পরলে গরম বেশি লাগবে, যারা সাদা কাপড় পরে গরম কম লাগে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, রহমত ঠিকই, কিন্তু ওটা ওই কাবা শরীফের কেরামতির জন্য না। মানে আগে যখন ছিল পাথর গরম হচ্ছিল, লোকের অসুবিধা হচ্ছিল বলে সৌদি সরকার ওই পাথর আনিয়ে কাবা শরীফের আশেপাশে তাওয়াফকারীদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে? তো মোট কথা হলো, যদি পাথর গরম গরম মাটি হয় কিংবা কাঁটাওয়ালা মাটি হয়, আর কবরের ফাঁক দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে জুতো খুলে গেলে মুশকিল আছে। তো সেক্ষেত্রে প্রয়োজনে, আপনি জানেন ইসলামে বহু বিধান আছে, যখন প্রয়োজন আসে তখন কি হয়ে যায়, হারামটা হালাল হয়ে যায়। তো সে কথা, সে কথা হচ্ছে আলাদা। এখনই বাদশাহ প্রশ্ন করে দেবে, তা হুজুর যদি এইরকম হয়, হ্যাঁ তো যদি যদি হয় তাহলে, তাহলে তার জবাব আলাদা আছে। ঠিক আছে, কবরের উপর দিয়ে চলা, কবরের উপর দিয়ে চলা, কবরের উপরে বসা, কবরের উপর দিয়ে সাধারণ রাস্তা তৈরি করা, কবরের উপর কোনো প্রকার নোংরা দিয়ে ফেলা, কবরের মাটিতে ফসল উৎপাদন করা, নিজের কাছে কাজে ব্যবহার করা, তার উপর কোন প্রকার খেলা, পুরনো কবর স্থানকে খেলার মাঠ তৈরি করা, পুরনো কবর হয়ে গেছে এখন ছেলেটা খেলছে, মুরব্বীরা কিছুই বলে না, নাই, কবরের সম্মান বহাল রাখতে হবে, এই জন্য কবরকে ঘিরে রাখা হয়, তাই না? ঘেরা সমস্যা নেই, ঘিরে রাখতে হবে। আর এই জন্য বাড়ির জায়গাতে কবর দেওয়া ঠিক না, বাড়ির জায়গাতে না। আম কবরস্থানে আপনার আব্বাকে দাফন করেন, বাড়ির কাছে রাখবেন, বাড়ির কাছে রেখে বাপকে সম্মান দিতে গিয়ে অসম্মান করবেন, কালকে ঘর বানাতে হবে, আপনার আপনার বেটা তার বেটা আর মানবে না, তখন সেই কবর তুলে ফেলবে, তবে আবার সেখানে ঘর বানাবে, তো কি লাভ হলো? সুতরাং কবরের সম্মান রক্ষা করতে হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো কোনো কবরকে পদদলিত করা অথবা তার উপর বসা, এই অপেক্ষা আঙ্গারের উপরে বসে কাপড় পুড়ে চামড়া পুড়ে যাওয়া ভালো। আগুনের উপরে বসো, তাতে তোমার কাপড় পুড়ে তোমার চামড়া পুড়ে যাক, সেটা ভালো, তবুও কোনো কবরের উপরে বসো না, কবরের উপরে বসা যাবে না। এই জন্যেই পদদলন ও অসম্মানের হাত হতে হেফাজতের উদ্দেশ্যে কবরস্থানের চতুর্সীমা প্রাচীর দিয়ে ঘেরা ওয়াজিব, ঘেরা ওয়াজিব, সম্মানের রক্ষার জন্য, যাতে নোংরা জিনিস ফেলা না হয়, যাতে পশু পক্ষী ক্ষতি না করে বা সেখানে পায়খানা না করে ইত্যাদি। এই জন্যেই জিয়ারতে গিয়ে যেগুলো করা বৈধ নয় সে বিষয়ে আমরা সতর্ক করে বলেছিলাম কথা, এখনো বলছি, জিয়ারতে গিয়ে কবর স্পর্শ করা, স্পর্শ করে গায়ে হাত ফেরানো, কেমন দেখেছেন কাবা শরীফ, কবর শরীফও দেখেছেন, কবর শরীফ যারা বলে, আমি তো বলছি না, তারা বলে কবর এইভাবে কবর নিয়ে কি করে, হাতে মুখে এইভাবে গায়ে বোলায়, এটা বলে তাবরুক গ্রহণ, তাবরুক গ্রহণ বলে। তো এইভাবে স্পর্শ করে গায়ে হাত ফেরানো, কবর চুম্বন করা, কবরের বা মাজারের গায়ে গাল, বুক, পেট ইত্যাদি লাগিয়ে যেমন কাবাতে লাগায় লোকে, তাই না? তারপর তাবরুক গ্রহণ করা, কবর তাওয়াফ করা, কবরকে পিছন না করা, দেখেছেন পিছিয়ে পিছিয়ে সামনে থেকে, ওই কবরের সামনে থেকে পিছিয়ে পিছিয়ে আসছে, মদিনায় আপনারা অনেকে দেখেছেন, আর দেশে তো দেখবেনই। কবর স্থানে প্রবেশ করে উল্টো পায়ে বের হওয়া, কবরের মাটিতে আরোগ্য আছে মনে করা ও তা খাওয়া এবং ব্যবহার করা, অনেকে মাটি নিয়ে খায়, অনেকে ব্যবহার করে মাথায় লাগায় ইত্যাদি। কোন নেক ব্যক্তির কবরের পাশে দোয়া করলে তা কবুল হবে মনে করা এবং সেই আশায় দোয়া করা, কবরস্থ ব্যক্তিকে ওসিলা করে দোয়া করা, কবরের সামনে ঝোঁকা ও সিজদা করা, নামাজের মতো দুই হাত বুকে বেঁধে বিনয়ের সাথে খাড়া হওয়া, যাকে কিয়াম করা বলা হয়, কবরবাসীর নামে ফাতেহা পড়া, তার নিকট প্রয়োজন ভিক্ষা করা, চিরকুটে আবেদন লিখে কবরের উপর বা পাশে ফেলে দেওয়া, কোন কবর জিয়ারত হজের সমান নেকি আছে বলে মনে করা, অমক কবর যা বাবা, অমক অমক কবর জিয়ারত করলে পরে হজের সমান নেকি হয়, কার কবর সম্মুখে প্রসিদ্ধ আছে, গভীর না, গরিবের হজ বলা হয়, গরিবের হজ কোথায় হয়, ভারতে, কোথায়, রাজস্থানে, কে, মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করলে পরে খাজা বাবার কি হয়, গরিবের হজ বলে, তাই না? বাংলাদেশ থেকে অনেকে দেখেছি, অনেকে লুকিয়ে লুকিয়ে, অনেকে বৈধভাবে এসে তারা হজ করে যায়, এটা হচ্ছে গরিব মানুষ, মক্কা আসার ক্ষমতা নেই, চল ভারত তো যাওয়া চলা যাবে, দিয়ে হজ করে যায় এরা, সুবহানাল্লাহ। কোন ওলির কবর জিয়ারতকে গরিবদের হজ ধারণা করা, কবরের উপর পুষ্পার্ঘ দান, যে দেখবেন কবরের ফুলের স্তবক দিচ্ছে, চাদর চড়ানো, আতর ছড়ানো, মিষ্টি বিতরণ, কবরকে মসজিদ বানানো, ঈদ বা খুশির মিলন ক্ষেত্র বানানো, মানে উরস করা, কবরের উপর উরস বা মেলা করা, বাদ্যযন্ত্র নিত্য গীতের সমারোহ করা, দেখেছেন বাদ্যযন্ত্র বাজারে হয় মাজারে, যদি না দেখেছেন আমাদের নিজামুদ্দিন আউলিয়ার কবর দেখেন, সেখানে আশেপাশে কি হচ্ছে, কওয়ালি গাইছে ছেলে মেয়ে, হ্যাঁ কওয়ালি গাওয়া হচ্ছে, কবরের উদ্দেশ্যে ধূপবাতি, হ্যাঁ ধূপবাতি দেওয়া, মোমবাতি দেওয়া ইত্যাদি বহু রকমের আছে, যেমন ওদের দুর্গা পূজা তেমনি আমাদের দুর্গা পূজা, কবরের নিকট বা উপরে বাতি ধূপধনু দেওয়া, মাটির হাতি ঘোড়া পেশ করা, ওখানে আবার মাটির হাতি ঘোড়া, ছোট ছোট মাটির হাতি ঘোড়া পেশ করা হয়, নজর নিয়াজ মানাও পেশ করা, এসব কিছু বিদাত, এবং কিছু হচ্ছে শিরকে আকবর, শিরিক। কোন জিয়ারতকারীর মাধ্যমে নবী বা ওলিগণের কবরে সালাম পাঠানো, কবরস্থানের গাছপালাকে হ্যাঁ সালাম পাঠানো, যা হজ করতে আসছে ওগো আমার সালাম পৌঁছে দিও, ঠিক না? তুমি সালাম পৌঁছা, বললাম সালাম পৌঁছানোর নির্দিষ্ট কি আছে? ফেরেশতা আছে, তো ফেরেশতার মাধ্যমে না পাঠিয়ে মানুষের মাধ্যমে পাঠাচ্ছ কেন? সে তো পৌঁছতেও না পারে, সে তো ভুলে যেতেও পারে, তো তাকে বলার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো একবারই, মানে যাকে বলে ওই যে বিদ্যুতের গতিতে তার থেকেও বেশি গতিতে পৌঁছে যাবে। কবরস্থানের গাছপালাকে পবিত্র জ্ঞান করা, এক হচ্ছে কবরস্থান আর মাটিকে গাছপালার জন্য ব্যবহার করা উচিত না। এখন ডাঙ্গা পড়ে আছে ফাঁকা জায়গা, আপনি গাছ লাগান কবরস্থানের কাজে ব্যবহার হবে, আলাদা কথা। এবার মনে করুন প্রকৃতিগত ভাবে কবরের ওপরে গাছ, যেমন নিম গাছ হয়, যেমন বট গাছ হয়, যেমন আরো সব কি কি গাছ আছে, ফল কোনো ফলেরই গাছ হয়, আম গাছ হয়েছে, ও বাবা, সে গাছের ডাল আর কেউ ভাঙবে না, সে গাছের ফল আর কেউ খাবে না, ঠিক না? এটাকে ওরা তাজিম বলে, তাজিম না ভয়, ভয় তারা ভাবে কি যে গাছের ফল খেলেই আমাদের ক্ষতি হবে, ক্ষতি হবে। তো যদি এরকম বিশ্বাস করে তাহলে তো বুঝতে পারছেন হয় বিদাত না হয় শিরিক হয়ে যাবে। ডালপাতা না ভাঙা, ভাঙলে কোনো অমঙ্গল হবে আশঙ্কা করা, কবর দিকে সম্মুখ করে নামাজ পড়া, যদিও কিবলা ওই দিকে, কবর গাহে বা মাজারের নিকট নামাজ পড়া বা কোনো ইবাদত করা বিদাত ও অবৈধ, যেহেতু কবরস্থানে বা যে মসজিদে কবর আছে সে মসজিদে নামাজ হয় না, পড়লে পুনঃ পড়া ওয়াজে, মসজিদের বাউন্ডারির ভিতরে যদি কবর থাকে তাহলে নামাজ জায়েজ না সেই মসজিদে। হ্যাঁ, কবরের বাইরে যেমন আমাদের মসজিদ দেখছেন জামে মসজিদ, এখানটা যদি কবরস্থান হয় তো সমস্যা আছে? সমস্যা নেই, বাউন্ডারির বাইরে আছে, বাউন্ডারির বাইরে যদি কবর থাকে তো মসজিদের সাথে সম্পৃক্ত নয়, সুতরাং সেই মসজিদে নামাজ হবে। নামাজের বাউন্ডারির ভিতরে, যেমন যেখানে মহিলা মসজিদ রয়েছে, যেখানে চাতাল রয়েছে, যেখানে ভিড় হলে লোকে নামাজ পড়ে, সেখানে যদি কবর থাকে, কোনো কোনো মসজিদের দাওয়াতে দেখবেন, কোনো কোনো মসজিদের আঙিনায় দেখবেন, কোনো কোনো মসজিদের ওটা কি বলে বারান্দা, বারান্দাতে দেখবেন কবর আছে, সুন্দর করে চাদর ঢাকা দেওয়া আছে, সে মসজিদে নামাজ হবে না? হবে না, নামাজ হবে না। অতএব এইসব কথা খেয়াল রেখে কবর জিয়ারতের কথা খেয়াল মনে রাখবেন, আশা করি উপকৃত হয়েছেন বা হবেন, আর যদি হন তাহলে নিশ্চয়ই আমাদের এই মেহনত, আমাদের এই জামাত, আমাদের এই আশা, আমাদের এই সোনা, আমাদের এই কষ্ট স্বীকার আল্লাহ তালার কাছে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা তৌফিক দেন যেন আমরা সহি আকিদা সহি আমল গ্রহণ করতে পারি, এবং সেটাকেই মানে কোনো বিরোধিতা ছাড়া, কোনো প্রতিবাদ ছাড়া, মানে প্রতিবাদ যদি ভুল হয় অবশ্যই প্রতিবাদ করবেন, আর সহি জিনিসকে গ্রহণ করার মতো যেন উদারতা থাকে মনে, না হয় দ্বার বন্ধ করে দিয়ে সত্যটাকে মিথ্যাটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি, তো খবরদার দরজা বন্ধ করে দেবেন না, খুলে রাখুন, সত্য প্রবেশ করুক এবং মিথ্যা বের হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين